بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة، عاملة ناصبة. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আপনার কাছে আচ্ছন্নকারী কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি? অনেকের মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, ক্লিষ্ট, ক্লান্ত। তারা জ্বলন্ত আগুনে পতিত হবে, তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে। কণ্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই। এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। শুরু হচ্ছে বঙ্গানুবাদ সহ সম্পূর্ণ পবিত্র কালামে পাকের ধারাবাহিক পরিবেশনার 52তম খণ্ডের তেলাওয়াত। তেলাওয়াত করছেন বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, পবিত্র মদিনা মুনওয়ারার মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি ডক্টর শেখ আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফি। অনুবাদে কণ্ঠ জায়েদ ইকবাল। প্রযোজনায় RIS প্রোডাক্ট ঢাকা। অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট, তারা থাকবে সুউচ্চ জান্নাতে। لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة সেখানে শুনবে না কোনো অসার কথাবার্তা, সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা, সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পান পাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত وإلى الأرض كيف سطحت তারা কি উষ্ট্রে প্রতি লক্ষ্য করে না যে কিভাবে সৃষ্টি করা হয়েছে তা, এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে, এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে, এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে। فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم অতএব আপনি উপদেশ দিন। আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের শাসক নন। কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফির হয়ে যায়, আল্লাহ তাকে মহা আজাব দেবেন। নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই দিকে, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব।